അസ്സലാമു വറഹ്മത്തുള്ളാഹി വബറകാതുഹു. അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ വസ്സലാത്തു വസ്സലാമു അലാ റസൂലിഹിൽ കരീം വഅലാ ആലിഹി വസഹ്ബിഹി അജ്മാഇൻ. ദേഖുന অনেক মানুষ আছে বা অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার বান্দা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত আছে। আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর দাস হওয়ার যে একটা মর্যাদা, আল্লাহর দাস হতে পারার মর্যাদা কার ছিল? সবথেকে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি বলা যায়, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মর্যাদা পেয়েছিলেন আল্লাহর দাস। এই জন্য আমরা কি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আল্লাহু আকবার, আবদুহু, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ। দেখেন আব্দুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখানে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হয়ে গেল আল্লাহর দাস। এই মর্যাদা কে পেয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদের মতো আপনাদের মতো লোক যদি কেউ এই মর্যাদা পায়, আল্লাহর বান্দা হতে পারেন, আহা ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, আল্লাহ তাআলা রহমানের বান্দা এবং তাদের গুণগণনা করেছেন। রহমানের বান্দা হওয়ার মর্যাদা আছে না নেই? তো এই মর্যাদা থেকে অনেক মানুষ পিছিয়ে পড়ে, পা পিছলে পড়ে, এই আসন থেকে অনেকে ছিটকে পড়ে, ডিগবাজি খায়। কিসের জন্য, কি কারণে? প্রথমত, বান্দা যে গোলাম, যে দাস, সে তার প্রভুকে চেনে না। যার দাসত্ব করবে সেই প্রভুকেই সে চেনে না। সুতরাং যে চেনে না তাকে আর কি তার মর্যাদা কি গ্রহণ করবে? এবং আরো অনেক কিছু আছে, যেমন আপনার ধরুন শয়তানের চক্রান্ত আছে, অবিশ্বাস আছে, মোনাফিকি আছে, ইত্যাদি ইত্যাদি। তো অনেক সময়ে মানুষ আল্লাহকে চেনে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তার প্রভু হতে পারে না, তার বিভিন্ন কারণ আছে। অনেক সময়ে জানে যে আল্লাহ, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। ফেরাউনের অবস্থা দেখেন, ফেরাউন জানতো যে আল্লাহ বলে সৃষ্টিকর্তা আছেন, কিন্তু অহংকার, অহংকার ছিল। আর অহংকারের মেন সমস্যা হল বাতরুল হাকটি ওয়া গামতুন নাস, সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। মুসাকে তুচ্ছ ভাবলেন, হারুনকে তুচ্ছ ভাবলো, আর নিজে হক জানা সত্ত্বেও প্রত্যাখ্যান করল, যার ফলে মরণের সময়ে তার ঈমান কোনো কাজে দিল না। বহু ফিতনা আছে বুঝলেন, যে ফিতনার কারণে মানুষ হক থেকে দূরে থাকে, হকটা গ্রহণ করতে চায় না। বহু মানুষ আছে নানা ফিতনার কারণে আল্লাহর বান্দা হওয়ার এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে, হতে পারে না, নানা কারণ ফেতনা। সেটা হচ্ছে ফেতনা। ফেতনা কাকে বলে? ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে এমন এক মানে সমস্যা, যে সমস্যার কারণে কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝতে সহজে পারবেন না, সহজে পারবেন না। যদি আপনার সঠিক জ্ঞান না থাকে, যদি আপনি হিকমতওয়ালা না হন, যদি আপনি মানে হক সন্ধানের চেষ্টায় না থাকেন, আগ্রহ না থাকে, তাহলে আপনি চিনতেই পারবেন না, ফেতনা, বুঝতে পারবেন না যে কোন কে হকপন্থী আর কে বাতিলপন্থী। জীবনের নানা ফেতনা জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের জীবনের উদ্দেশ্য কি? যে আমরা আল্লাহর গোলাম হব। উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর আবেদ হতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহর দাস হতে পারি। ফিতনার লতায় পা জড়িয়ে গেলে, দাসত্বের পথে চলতে গিয়ে মুখ থুবড়ে পড়ে মানুষ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে উদ্দিষ্ট গন্তব্যের দিকে চলার পথে থমকে দাঁড়িয়ে যায়, চলতে সে আর পারে না। পথের দুই পাশের নানা চাকচিক্যের ফিতনায় চোখে ধাঁধা লাগে, ফলে দাসত্বের রাস্তা তার কাছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বর্তমানে রঙিন জীবন বিপুল ব্যস্ততা আনে, ফলে ভবিষ্যতের অদেখা সৌন্দর্য আর আকর্ষণ করতে তাকে পারে না। বর্তমানে যে দেখছে চারিদিকে চারিদিকে রঙিন, তখন দূরে আপনি দেখেন শহরের ভিতরে আমরা আকাশে তারা দেখতে পাই, খুব উজ্জ্বল তারা ছাড়া দেখা যায় না, কেন বলুন তো? যেহেতু শহরের ভিতরে লাইট থাকে। অবশ্য আমাদের দেশের লাইট গুলো আরো দুর্বল, তাই না? এখানকার লাইট দেখছেন, আকাশের দিকে তাকালে কিছুই দেখা যায় না। আপনি যদি মরুভূমিতে বেরিয়ে যান তখন দেখবেন উজ্জ্বল আকাশ, কত অসংখ্য তারা, তাই না? তো ঠিকই সামনে বর্তমানে যে আমার রঙিন নানা ব্যস্ততা রয়েছে, নানা পার্থিব্য জীবন, নানা বিলাসিতা রয়েছে, তার ফলে আমরা দূরের বা পরের কি সত্যকে নাগাল পাই না। ওই যে একটা কথা আছে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূর আওয়াজের লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। মুখস্থ হয়েছে? আল্লাহু মুস্তাআন। তো আমরা অনেকে এইভাবে এইরকম অবিশ্বাসের মধ্যে দোদুল্যমান আছি, বিশ্বাস ঠিক নেই। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, ব্যাপারটা হচ্ছে এই, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ প্রশ্ন করছেন কি ব্যাপার, তোমরা ধোকা এত কেন আমার সম্পর্কে? আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের উপাস্য, আমি তোমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা, কিসে ধোকায় ফেলে রেখেছে, কি ব্যাপার বলো তো? তো আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, তিনি ইঞ্জিন তৈরিকারী, তাই না? তিনি প্রস্তুত কর, তিনি জবাব দিচ্ছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, মিথ্যা মনে হচ্ছে, দিনকে মিথ্যা মনে হচ্ছে, কেয়ামতের দিনকে মিথ্যা মনে হচ্ছে, সেখানে যেতে হবে হিসাব দিতে হবে মিথ্যা মনে হচ্ছে, তোমার ভালো মন্দ রেকর্ড হচ্ছে তা অবিশ্বাস হচ্ছে, এই জন্য তোমাদের এই অবস্থা। আল্লাহু মুস্তাআন। দেখুন ফেতনা বহু রকমের আছে, আমি কিছু ফেতনার কথা উল্লেখ করব, যার ফলে মানুষ হক থেকে সত্য থেকে বিচ্যুত আছে, দূরে আছে, এবং যার ফলে মানুষ আল্লাহ দাসত্ব হওয়ার সৌভাগ্য থেকে দূরে আছে। প্রসিদ্ধি পদের ফেতনা মানুষের জন্য সুমহান প্রতিপালকের দাসত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রসিদ্ধি কাকে বলে? প্রসিদ্ধ মানুষটা প্রসিদ্ধ সারা বিশ্বে, যেমন স্টার যাকে বলে, স্টার, স্টার মানে কি? তারা, তারকা। আমরা তারকা বলি কি জন্য? যে তারকা তাকালেই আঙুলি দিয়ে হ্যাঁ ওই দেখো তারকা, ধ্রুব তারা দেখো, এইরকম উজ্জ্বল হয়ে যায় রূপালি পর্দায়, সোনালী পর্দায়। হ্যাঁ, এখন তো ইউটিউবে নেটে, তাই না? এই যে প্রসিদ্ধি মানুষের মাঝে যে প্রসিদ্ধি ছড়িয়ে পড়েছে, এর ফলে প্রসিদ্ধির বিপরীতে, প্রসিদ্ধির যদি প্রতিকূলে কোন হক আসে তখন সেই হকটাকে গ্রহণ করতে পারে না। পথ আমি ছাড়ব না, কারণ হক গ্রহণ করলেই আমাকে লোকে পথ থেকে নামিয়ে দেবে, অতএব হক গ্রহণ আমি করব না। আল্লাহর দাস হতে গেলে লোকে আমাকে পথ থেকে পদচ্যুত করবে, তাই আর হক গ্রহণ করা হল না। যশের ফিতনা মানুষকে তার গোলামীর পথ থেকে ভ্রষ্ট করে, যশ খ্যাতি, কারণ যখনই আপনি হকটাকে গ্রহণ করবেন তখন আপনার যশ খ্যাতি সব চলে যাবে, তাই না? আপনারা শুনেছেন বহু প্লেয়ার, প্লেয়ারের কথাই বলছি, দুনিয়ার মানে উদাহরণ দিলে বেশি ভালো বুঝতে পারবেন, এমন কোন প্লেয়ার ছিল যে প্লেয়ার বিশ্ব খেতাব পেয়েছিল, বিশ্ব চ্যাম্পিয়নের ওটা কি বলে খেতাব পেয়েছিল, বেল্ট পেয়েছিল, যেমনি সে হক গ্রহণ করলো আর অমনি তার খেতাব ছিনিয়ে নেওয়া হলো, শুনেছেন আপনারা? শোনেননি? এরকম এরকম প্লেয়ার আছে, এরকম তার খেতাব ছিনিয়ে নেওয়া হলো, যাকে বলা হয় ওই যে আপনার পুরস্কার, নোবেল পুরস্কার বলুন বা আরো কিছু বলুন, যেমনি ক্রিস্টিয়াস ক্লে, ওই ক্রিস্টিয়াস ক্লে বলে কোন প্লেয়ার ছিল মুষ্টিযোদ্ধা, তিনি যখন মুসলমান হয়ে গেলেন সম্ভবত উমার নাম নিয়েছিলেন, তখন তার খেতাব কি করা হয়েছিল? কেড়ে নেওয়া হয়েছিল। আমি আমার খেতাব, আমার খ্যাতি, আমার যশ আমি নষ্ট করব না, সুতরাং আমি হক গ্রহণ করব, যদিও আমি হককে চিনি। বহু মানুষ তারা জানে যে হক গ্রহণ করলে আমার কি হবে, আমার খ্যাতি হবে, আমার উল্টে আমি কি হয়ে যাব, লোকের চক্ষুসুর হয়ে যাব। এই জন্য হক গ্রহণ করতে পারে না। হক গ্রহণ করতে হয় মানুষের জন্য না কার জন্য? নিজেকে বাঁচানোর জন্য। এই দুনিয়াতে তুমি খ্যাতি যশ সম্মান বজায় রাখলে, কিন্তু পরকাল বলে একটা জিনিস আছে, তা যদি বিশ্বাস থাকে তো সেখানে বাঁচতে হলে কি করতে হবে? পার্থিব্য সমস্ত খ্যাতি যশ পদ আর যাই বলুন না কেন তুচ্ছ করে লাথি মেরে হককে গ্রহণ করতে হবে, তবেই আপনি কাল পরকালে বাঁচতে পারবেন। সুতরাং বহু মানুষ নিজের যশ বজায় রাখতে গিয়ে আল্লাহর দাসত্বের মর্যাদা থেকে বঞ্চিত থাকে। রাজনৈতিক গৃহদ্বন্দ্বের ফিতনায় মানুষ মহান আল্লাহর বন্দেগী করতে ভুলে বসে এবং অথবা বাধাপ্রাপ্ত হয়। রাজনৈতিক ব্যাপারে দেখুন, বিভিন্ন দেশে রাজনৈতিকভাবে মুসলমানরা কি হচ্ছে? অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কোথাও কোথাও জোর করে তাকে হক মানতে দেওয়া হচ্ছে না। সুতরাং তার কারণেও আপনার আল্লাহর বান্দা হওয়ার সেই সুযোগ থেকে তারা বঞ্চিত থেকে যাচ্ছে। ফতোয়াবাজির ক্ষেত্রে অনেক সময় মানুষ আনুগত্যের পথ হারিয়ে ফেলে, এটা আপনারা দেখছেন ফতোয়াবাজিতে কি অবস্থা হচ্ছে, আর শেষকালে মানুষ হক পথ বিচ্যুত হচ্ছে, মালের ফিতনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আমার ফিতনা আমার উম্মতের ফিতনা কি হল? মাল, দুনিয়ার সম্পদ, পার্থিব্য সুখ সম্পদ হচ্ছে এমন জিনিস যে তা গ্রহণ করতে গিয়ে, তা অর্জন করতে গিয়ে, তাতে বিলাসিতায় নিজের জীবন যাপন করতে গিয়ে দাসত্বের সেই মহান মর্যাদা থেকে মানুষ দূরে সরে যায়। মালের অভাবতায় এক মাল পেয়ে ফেতনায় পড়ে, আর এক মাল না পেয়ে ফেতনায় পড়ে, তাই না? মাল না পেয়ে অভাব, এত দুঃখ, আমি আল্লাহ এত ইবাদত করছি তবু আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? ফেতনা। তাহলে হুজুর কেন মাল দেওয়া হয়, কেন মাল কেড়ে নেওয়া হয়? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহর কাছে তারা হয় নিমেষে ছিঁড়ে নিতে পারে? আল্লাহ তারা নিমেষে ফকিরকে বাদশাহ করতে পারেন, আর বাদশাহকে, তাই না, বাদশাহকে ফকির করতে পারে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ তারা করেন, মাল দিয়ে পরীক্ষা করেন, মাল নিয়ে পরীক্ষা করেন। ফিতনার কারণে অনেক মানুষ কি হয়ে যায়, হক থেকে বঞ্চিত থাকে, আল্লাহর দাসত্ব থেকে, গোলামি থেকে সরে যায়। স্ত্রী ও নারীর ফিতনা, নারীর ফিতনায় পড়ে অনেকে বিচ্যুত হয়। আপনি অনেক শুনেছেন যে নারীর প্রেমে পড়ে সে হক বর্জন করেছে, নারীর প্রেমে পড়ে নিজের ধর্ম পর্যন্ত বিসর্জন দিয়েছে। তেমনি স্ত্রী, বিয়ের পরেও স্ত্রী আপনাকে হক থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। অবশ্য যারা যারা বেশ শক্ত সক্ষম সুঠাম তাদেরকে সরাতে পারবে না। নূহ আলাইহিসসালাম আর লূত আলাইহিসসালামের দুই স্ত্রী, এরা স্বামীর কথা মেনে চলত? আল্লাহ তালা আমাদেরকে শরীয়ত বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাদেরকে যে এমন স্ত্রী গ্রহণ করতে হবে যে তোমার দিনের সহযোগী, আল্লাহ আকবার, তোমার দিনে সাহায্য করে, তোমাকে দিন মানতে সাহায্য করে, এমন স্ত্রী হওয়া উচিত। কিন্তু স্ত্রী হল তার বিপরীত, দিন মানতে যাও পায়ে টেনে ধরছে, তাই না? পাশে আজান হচ্ছে, কোন কোন স্ত্রী যোগ আজান হয়েছে, ওঠো নামাজ পড়তে যাও, আর এ বউ কি বলছে, নামাজ পড়তে যায় আসি নামাজ, হ্যাঁ নামাজ পড়ে কি হবে সব, তাই না? এরকম হয় না? হয় না। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা, আল্লাহু আকবার। স্ত্রী এত মর্যাদা সম্পন্ন একজন স্বামী পেয়েছিল, সেই স্বামী খেয়ানত করল, স্বামী যা বলে তার উল্টো পথে চলল, স্বামীকে সে গ্রাহ্য করল না, স্বামীর মর্যাদা সে দিল না, স্বামীর মূল্যায়ন করল না, স্বামীকে সে চিনতে পারল না, ফলে কিলা কিলাত খোলা কিলাত খোলা নারা মাদা খেলি, যাও জাহান্নামে যারা প্রবেশ করছে তাদের সঙ্গে জাহান্নামে যাও। আল্লাহ মুস্তাহান। স্ত্রীর ফিতনা আছে, এবং বিয়ের আগে যারা প্রেম করে, প্রেমের সময়ে ওটা তখন স্ত্রী নয়, ওটা হচ্ছে কি ফ্রেন্ড, ওটা হচ্ছে কি গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলে ওটাকে না, আমার কেউ নয়, আমার গার্লফ্রেন্ড ফ্রেন্ড, বুঝতে পারছেন? আজকাল তো ফেসবুকে ফ্রেন্ড হয়ে কত ফাঁসছে দেখছেন তো, কত আত্মহত্যা হচ্ছে। জিজ্ঞেস করছে তোমার ফ্রেন্ড ছিল, বলছে না ফ্রেন্ড মানে ওই ফ্রেন্ড আর কি, মানে ফেসবুকে অনেকে আছে অপরিচিত কিন্তু ফ্রেন্ড, তাই না? আমরা কি বলি ফ্রেন্ডশিপ, চিনিও না, তাই না? আমার ফেসবুকে যান আপনি কত পাবেন, 5000, 5000 ফ্রেন্ড আছে, সবাইকে চিনি, অর্ধেকও না একের চারও না, তাই না? তো ফ্রেন্ড ফ্রেন্ড থাকে, কিন্তু অনেক সময়ে ওই ফ্রেন্ডটা এমন গলায় গাব হয়ে যায় যে সেটাই আপনার আত্মহত্যা কারণ হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন, খবরে শুনছেন, দেখছেন, আল্লাহ মুস্তান। সুতরাং নারীর ফিতনা হচ্ছে কঠিন ফিতনা, যে আল্লাহর গোলামি থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সুমহান স্রষ্টা আমাদেরকে সতর্ক করে বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। একই কথায় সুরা আনফালে 28 নম্বর আয়াত আর সুরা তাগাবুনে 15 নম্বর আয়াতে বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হল ফিতনা। ফিতনা মানে কি বললাম? পরীক্ষার বিষয়, মানে এই দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে, তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে। একজন পরে প্রশ্ন করছিলেন যে আল্লাহ তাআলার পরীক্ষা রেজাল্ট আগে থেকে জানেন, তো পরীক্ষা কেন নেবেন? আবাস আমি যদি জানি বাদশা আমি যে প্রশ্নগুলো করব সে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না, জিরো পাবে, তাও বাদশাকে কেন পরীক্ষা করব? হ্যাঁ, বাদশাকে বোঝাবার জন্য যে বাদশা তুমি পারো না, তাই না? আমি যদি বলি তুমি পারবে না, তোমার বাদশা তর্ক করবে না আমি পারতাম, ঠিক আছে দেখো চল, তাই না? পরীক্ষা দিয়েই দেখো। তো আল্লাহ তাআলা জানেন রেজাল্ট, কিন্তু তবুও মানুষকে বলে দেখো তুমি পারলে না পারলে না, পাস করলে না ফেল করলে। আল্লাহ তাআলা কাউকে কি বাধ্য করেন? না, ক্ষমতা এটা ভাবেন যে আল্লাহ কাউকে বাধ্য করেন, আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়ে রেখেছেন। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা সন্তান সন্ততি ও ফিতনা, সন্তান সন্ততি তোমাদেরকে হক থেকে দূরে সরিয়ে রাখে, আর তোমাদের মাল ধন সম্পদ হচ্ছে ফিতনা, এই মাল ধনের কারণেও তোমরা হক থেকে, বাবা এটা ছেড়ে দেবো তাহলে তোমার বেতন কমে যাবে, আমি তো চাকরিটা চলে যাবে, তাই না? এই মাল ছাড়া যাবে না, কারণ এইটা আমি হক মেনে নিলেই আমার এত বড় চাকরি চলে যাবে, আমার এত বড় কি বলে ধন আসার যে রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য হচ্ছে এই আল্লাহর দাস হতে পারে না, ধনদাস হয়। এ কি হয়? ধনদাস। বেশ, অধিকাংশ মানুষ কিন্তু এই ধন মালে ফেতনায় বা পরীক্ষায় ফেল করে এবং তার গোলামীর মর্তবা থেকে নিচে নেমে আসে, তার অনেক গোলামের চোখ তাদের প্রতি আকৃষ্ট হয়, তাদের সুখ সমৃদ্ধি ও ঋদ্ধি বৃদ্ধি দেখে চমৎকৃত হয় যাদেরকে এই পার্থিব্য সম্পদ সুখ দেওয়া হয়। আপনি দেখে বলেন কি লোকটা এত সুন্দর বাড়ি এত গাড়ি, ইস আমার যদি এরকম হতো, মনে হয় না? হয় না, চোখ ওদিকে চমৎকৃত হয়, চোখ চমৎকৃত হয়। আল্লাহ তারা নিষেধ করেছেন যাদেরকে আমি ফেতনায় ফেলেছি ধন সম্পদ দিয়ে, তাদের প্রতি কি করো না নজর দিও না। দেখুন, ধন সম্পদ দেখে দুই শ্রেণীর মানুষ আছে। কারুনকে যখন দেখলো লোকেরা, দুই শ্রেণীর লোকেরা, কাল আল্লাযীনা ইউরিদুনা আল-হায়াতাদ দুনিয়া আমাদের আফসোস যদি আমরা ওই রকম পেতাম যে কারুনকে দেওয়া হয়েছে, কারুনের মতো ধনের আশা কামনা করতে লাগে। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যাদেরকে ইলম দেওয়া হয়েছিল, জ্ঞান দান করা হয়েছিল, আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে, তারা কি বলেছিল? ওয়াইলাকুম, মানে তোমাদের খারাপই হোক, ধ্বংস হোক, সর্বনাশ হোক তোমাদের, সওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান, ইমানের সাথে নেক আমল যারা করে তাদের জন্য এই পার্থিব্য ধন সম্পদ থেকে কি উত্তম? কি উত্তম? আল্লাহর সওয়াব উত্তম। এ দুনিয়ায় তুমি হারলে বা জিতলে দেখার দরকার নেই, যেন পরকালে তোমার সওয়াব থেকে বঞ্চিত তুমি না হও, আল্লাহ দাসত্ব থেকে তুমি বঞ্চিত না হও। তো ওদের দিকে তাকানো উচিত না। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাতামুদ্দান্না ইলাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়ারিযকু রাব্বিকা খায়রুম ওয়া বাকা। তুমি তাদের দিকে চোখ ফেরাইও না, তাদের দিকে তাকিয়ে দেখো না। আচ্ছা, হাদিসে আছে কার দিকে তাকাতে হয়, আপনার দিকে যারা বড় তাদের দিকে তাকাতে হয়, ধনী বেশি তাদের দিকে তাকাতে হয়, না আপনার থেকে যারা গরিব তাদের দিকে তাকাতে হয়? তুমি যদি উপরের দিকে তাকাও কোনদিন সুখ পাবে না, তোমার থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকাও। লিআল্লা তাযদারু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তাহলে আল্লাহর নিয়ামত যে তোমার আছে এর প্রতি তুমি কদর করতে শিখবে। তোমার যদি একটা পা না থাকে তাহলে যার দুটো পা আছে তার দিকে তাকালে হবে? কার দিকে তাকাতে হবে? যার দুটো পাই নেই তার দিকে তাকিয়ে দেখো। বুঝতে পারছেন? একজন আলেম বলছেন, একজন জানি না কি নামটা ভুলে গেছে, বলছে আমি খুব চেষ্টা করছিলাম যে আমি কোনো এক ভালো জুতো কিনবো, একজোড়া ওই যে কি বুট জুতো বা দামি জুতো কিনবো, কিন্তু হঠাৎ করে একদিন মসজিদে গিয়ে দেখলাম একটা লোকের দুটো পাই নেই। তখন থেকে আমি কি করলাম, ওই জুতো ভালো জুতো কিনার যে একটা আশা আশা আকাঙ্ক্ষা ছিল আমি একদম মুছে ফেললাম দুনিয়া। তো মোট কথা হচ্ছে যে উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। আল্লাহ বলছেন যাদেরকে আমি দুনিয়ার সুখ সম্পদ ভোগ মানে ভোগ বিলাস দিয়েছি তাদের দিকে তাকিয়ে দেখো না। আল্লাহর যে রিজিক আছে, আল্লাহর রিজিক হচ্ছে উত্তম এবং তাই হচ্ছে বেশি স্থায়ী, কেয়ামতে বা আখেরাতে বেশি স্থায়ী ইত্যাদি। কিছু মানুষ আছে যারা ফেতনায় পড়ে দিন থেকে পিছিয়ে আসে, ইবাদত থেকে পিছিয়ে আসে। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। যখন মানুষ কোন কষ্ট আসে, বিপদ দুঃখ আসে, তখন আমার কাছে দোয়া করে, তারপর যখন তাকে আমি উদ্ধার করি, তাকে নিয়ামত দান করি, তখন কি করে, তখন কি বলে, যে আমি তো নিজের চেষ্টার বলে, নিজের পরিশ্রমের বলে আমি অর্জন করেছি। মনে পড়ছে সেই বানী ইসরাইলের তিন যে লোকের কথা, অন্ধ, তাকওয়ালা, কুষ্ঠিব্যাধি রোগওয়ালা? কে পাশ করেছিল, পরীক্ষা করা হয়েছিল না? কে পাশ করেছিল এদের মধ্যে? বাচানন্দা কে পাশ করেছিল? অন্ধ পাশ করেছিল, অন্ধ পাশ করেছিল। বাকি দুজন তারা কি বলেছিল, তোমার তো ছিল না, আল্লাহ তোমার, না না আমরা বাপ দাদা মিরাজ থেকে আমরা পেয়েছি। দেখছেন, হজের সঙ্গে সঙ্গে ডাহা মিথ্যা কথা দিল আল্লাহ। আল্লাহ তারা এভাবে মানুষকে দিয়ে পরীক্ষা করেন। এইভাবে পরীক্ষা করা হয়, সে বলে যে আমি এটা নিজের চেষ্টা নিজের পরিশ্রমের বলে অর্জন করি। যেমন কারণ বলেছিল, ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইন্দি, কারণে বলেছিল তাই না? কিন্তু আল্লাহ তাআলা তার অবস্থা কি, ফাসাদ না বিহি ওবে দাঁড়িয়েলাম, তাকে কি করলাম, তাকে সহ মাটি ধসিয়ে দিলাম, আর সব সুখ তা বিনাশে বিনাশ হয়ে গেল নিমেষে। আল্লাহ তাআলা বলেছেন আমি পরীক্ষা করে থাকি। সে পরীক্ষায় মানুষ, কোন মানুষ আছে যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর যদি তার দিন ভালো চলে তো বলে হ্যাঁ ধর্মটা ভালো, আর যদি ইসলাম গ্রহণ করার পর আগে ভালো চলত এখন খারাপ হয়ে গেল বলে দিন ভালো না, তখন কি করত, ত্যাগ করত। এরকম লোক ছিল তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছিলেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও তার খাসারা আর আখেরাতেও তার খাসারা মানে ক্ষতি। তো মোট কথা, এমন মানুষ আছে যারা এইভাবে আল্লাহর ইবাদত করে থাকে, সুখে থাকলে আল্লাহর ইবাদত করব, দুঃখে থাকলে না, আল্লাহ বলে ডাকবো কি ভাই সময় পেলাম না, সারা দিনটা খেটে খুটে মাইনের বেলায় দোয়া না। শুনেছেন কোয়ালি গান হুজুর আপনি? আমি কিন্তু মানুষের মুখে শুনেছি কোয়ালি গান এই যে গায়। তো আল্লাহ বলে ডাকবো কি ভাই সময় পেলাম না, সারাদিন খেটে খুটে আসি, এসে রাতের বেলায় শুয়ে পড়ি, আল্লাহ বলে ডাকার সময় নামাজ পড়ার সময়ই পেল না, সুখে থাকলে নামাজ পড়ব। একজনকে বললাম যে, এক মহিলা আর কি, নিকটবর্তী কোন মহিলা ছিল, বললাম যে পর্দা করতে হবে, পর্দার সাথে চলো, দিন মেনে চলতে হবে, পর্দা করতে হবে। হ্যাঁ, তোমার ঘরে তো বাথরুম আছে, তোমার বরকাকিনা টাকা আছে। আমার আছে নাকি? কেন, ঘরে বাথরুম না থাকলে আর বরকাকিনা টাকা না থাকলে পর্দা করতে হবে না? যে কে কে বলেছে ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনাইও না, শুনেছেন? আগে মানুষকে খাবার দাও, তারপর ধর্মের কথা বলো। এ কথা ঠিক? মানুষ খাবার পেলে কি ধর্ম করবে না? মানুষ যদি খেতে না পায় নামাজ পড়বে না? সে পড়বে, তাকে বলতে হবে নামাজ পড়। একটা মানুষ অসুস্থ আছে, যন্ত্রণায় কাতর আছে, তাকে বলা যাবে না বাবা আজান হয়ে গেছে নামাজটা পড়ে নাও? হ্যাঁ, এখন কষ্ট করছে, ওকে নামাজ পড়তে বলছে, বলা যাবে না? ইসলাম তা না, আল্লাহর বান্দা সব সময় থাকতে হবে, কষ্টের সময়ও থাকতে হবে, দুঃখে সুখে সব সময় আল্লাহকে ডাকতে হবে। না যে সুখে আছি দুঃখে নেই, তাহলে তুমি দুধের মাছি, তাই না? দুধের মাছি। ওই যে বন্ধু করকম আছে, নানি জানি আর জবানি, বাসের নামটা ভুলে গেছেন, এটা নানি জানি আর জবানি, তিন প্রকার বন্ধু। তো আপনি যদি বলেন আমি নানি বন্ধু হব, নানি মানে কি? নান মানে রুটি, ফার্সিতে নান মানে রুটি, এই জন্য নান রুটি বলে না। নান রুটি কাকে বলে? হ্যাঁ, যাই হোক, তো নানি মানে হচ্ছে রুটি, যেখানে খাবার আছে সেখানে আমি আছি, খাবার নেই আমি তোমার, হ্যাঁ আমি তোমার, বুঝতে পারছেন? তো এরকম একটা গল্প মনে পড়লো, বলে যে ফেরাও এর সঙ্গে রাইলির সঙ্গে মজনুর যখন কি হয়, একটা জন্য প্রেমের কথা আর কি। তো ওই ডেলি এক পার্টি করে কি করত, ক্ষীর পাঠাতো, ক্ষীর পাটি পাটি যখন একবার বলল যে আজকে লাইলি তোমার রক্ত চেয়েছে, রক্ত দাও। তো বলছে লাইলি যে মজনুর সঙ্গে প্রেম, সে অন্য গলিতে থাকে, আমি নই। ও ক্ষীর খাবে, ক্ষীর খাবার বেলায় আছো, রক্ত দেওয়ার বেলায় নাই। যেমন অনেকে আছে না, যারা মিঠাই মিষ্টি মিঠাই পড়লে হলে পরে সেখানে আছে, দিন মানব দেখবেন টুপি লাগিয়ে আগে আগে গিয়ে বসে আছে, কিন্তু যেখানে কষ্টের সময় আসবে, তারপরে তো সব থেকে কঠিন জিহাদের কথা বলা হয় সর্বনাশ, তাহলে তো তারা তো কোথায় থাকবে? ঠিক নেই, কষ্টের সময় নেই, কষ্ট করে নামাজ পড়বে, পড়বে না, কিন্তু মিলাদে রাখেন টুপি লাগিয়ে এসে আগে হাজির হয়ে যাবে, তাই না? তো এগুলো হচ্ছে মিঠা মিঠা মিঠা মিঠা সুন্নত তারা পালন করতে ভালোবাসে। মোট কথা হচ্ছে শয়তানের ফিতনা আছে, শয়তানের ফিতনায় চক্রান্তে পড়ে অনেকে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, এবং এইভাবে আরো আল্লাহ তাআলার বহু সতর্কবাণী আছে, কিন্তু অনেক মানুষ এই সমস্ত ফিতনায় পড়ে আল্লাহ তাআলা দাসত্ব বা দাসত্বের মর্যাদা পাওয়া থেকে বঞ্চিত থাকে, সেই সৌভাগ্য লাভ করা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সৌভাগ্য লাভ করা এবং আল্লাহ তাআলা দাসত্বের মর্যাদা লাভ করা তৌফিক দান করেন। আল্লাহ, কারণ আল্লাহ দাস হওয়া একটা বিশাল মর্যাদা, সেই মর্যাদা যেন আমরা কি করতে পারি, মৃত্যুবরণ করতে পারি, তাহলেই আমাদের সাফল্য এবং প্রকৃত সাফল্য পরকালে, যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি পেয়ে তার জান্নাত লাভ করি। আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।